বসে কান্দে চোখের পানি ছড়ে, এপ্রিল মাসের বেতন নিয়ে হাইরে ফিরবি না আর ঘরে, হাইরে ফিরবি না আর ঘরে। মা বসে কান্দে চোখের পানি ঝরে, এপ্রিল মাসের বেতন নিয়ে হাইরে ফিরবি না আর ঘরে, হাইরে ফিরবি না আর ঘরে। জানলে বুকে জড়াই রাখতা সবার তোর যেতে না দিতাম, বুকের সাথে জড়াই রাখতাম সোনা যাদুমণি তোরে, এপ্রিল মাসের বেতন নিয়ে হাইরে ফিরবি না আর ঘরে, হাইরে ফিরবি না আর ঘরে। বড় করলাম বুকের দুধ খাওয়াই, তোকে হারিয়ে আমি বড় সহায়, হাইরে বড় করলাম বুকের দুধ খাওয়াই, তোকে হারিয়ে আমি বড় সহায়, হাইরে বড় করলাম বুকের দুধ খাওয়াই, তোকে হারিয়ে আমি বড় সহায়, পেটের দায়ে চাকরি নিয়ারি জাহাদু, পেটের দায়ে চাকরি নিয়া গেলি চিরতরে, এপ্রিল মাসের বেতন নিয়ে হাইরে ফিরবি না আর ঘরে, হাইরে ফিরবি না আর ঘরে। মা বসে কান্দে চোখের পানি ঝরে, এপ্রিল মাসের বেতন নিয়ে হাইরে ফিরবি না আর ঘরে, হাইরে ফিরবি না আর ঘরে। মনের আশা রইল রে মনি, মা বলে ডাকবি না শুনবো না আর কানে, হাইরে মনের আশা রইল রে মনি, মা বলে ডাকবি না শুনবো না আর কানে, আমি ডাকলে তোর সাড়াও পাই নার জাদু, আমি ডাকলে তোর সাড়াও পাই না শুধু মনে পড়ে, এপ্রিল মাসের বেতন নিয়ে হাইরে ফিরবি না আর ঘরে, হাইরে ফিরবি না আর ঘরে। হাইরে সাভার চাউরে কত লাশ, কত মায়ের আশা করলি সর্বনাশ, হাইরে হাইরে সাভার চাউরে কত লাশ,